کان الحمد من شیاب سکون، شیاب کا معنی ہے آسان، اشیاء لنعم و عدل علی مکانها، ایک فکرائی اعتقاد ہما فی حادت و جواد امیر احتمال دویلہ رات شکر و عمدہ کو فیم الحمد رات شکر ما شکر اللہ ما لم یحمده ای پرجنت ایک اسکال جواب ای اسکال ایون جواب بوستے لیکا پورا دماغ لگتے کتن دماغ میاں کار پڑھنا عموم خصوص میں نوزین نسبت قرار دوار کرنے فہوا عام من ہما من وجہ و اخص من آخر یہ تازی بھائی جنہیں مجھے بھائی بول لیں شکر اور حمدر مجھے عموم خصوص میں نوزین نسبت یہ پتہ بولا کرنے عموم خصوص میں نوزین نسبت قرار دوار کرنے اسکال پیدا ہوئے سے اسکال کی اسکال کتھ جان سے حدیث جان سے حدیث کی اللہ رسول بول سن الحمد رات شکر یہ ہے ایک جملہ حدیثের দুইটা জুজ এক জুজ হইল আলহামদু রাসু শুকুর ফি কাউলিহি আলাইহি ওয়া আলিহি আসসালাতু ওয়াসসালাম আলহামদু রাসু শুকুর قال رسول الله صلى الله عليه وسلم আলহামদু রাসু শুকুর দ্বিতীয় জুজ হইল মা শাকারা আল্লাহ মা লাম ইয়াহমিদুহু حدیث شریفر مدد حمد کے راس و شکر بولا ہوئی سے حمد کے راس و شکر بولا ہوئی سے خدا ہے الحمد راس و شکر اللہ رسول بولن حمد کا بولو شکر ہے راس اور تھا شکر کے جیسے میں شرطے اس بھی دیسن আর তার একটা জুজ বা উজব তারা দিয়েছেন হামদকে শুকুর জিসিম হাই উর হাই আর হাম উসকা জুজ হাই আর হামদ রাজ শুকুর শুকুরের জুজ হইল রাজ হইল হাম আর রাজটা জুজ হয়ে থাকে কাজে আলহামদ কে জুজ করার দিচ্ছেন তার শুকুর শুকুর জেসেন জেসা হাই আর হাম উসকা জুজ আর উজব জেসা হাই হাম আর শুকুরের মধ্যে পুর আর জুজের তাল্লুক পুর আর জুজের তাল্লুক শুকুর জেসেন পুর আর হামদ শুকুরের রাজ অর্থাৎ জুজ তাহলে পুর আর জুজের তাল্লুক হইল ফুল আর জুজের মধ্যে নেসপথে কমন খসুস মিন অজে নিহি বলতে সুখিং হাম তো পর সাদেক নিয়ে আয়েগা এনে ফুল যেরকম জুজের উপরে সাদেক আসে না এইরকমভাবে শুকুর হামদের উপর সাদেক আসবে না জায়গ বলতে তা শুধু হাতকে বুঝাইবে না তাদের জায়দুন ইয়াদুন এটা হতে পারে না শুকুর চুনকে ফুল হয় আর হাম চুনকে জুজ হয় তো ফুল আর জুজ কা তালুক হো গিয়া আর ফুল জুজ পর সাদেক নিয়ে আতা অথচ অমুন খুশুসমিন অধীনের মধ্যে একটা মাত্রা এস্তেমাই হইতে হবে এস্তেমাই হইতে হবে যেরকম হায়ান আর আবিয়াজের মধ্যে অমুন খুশুসমিন অছি বাদ হায়ান আবিয়াজ আর বাদ আবিয়াজ হায়ান মান ত্যাগ লাগবে মান ত্যাগ ছাড়া উপায় নাই তাহলে এইটা আমি বারবার বলতেছি এটা তোমাদের দিলে নিজে বুঝা যাওয়া উচিত যে ফন্দে মানত্যাগ আসবার জরুরি হয় কোরআন আর হাদিস সমাজে কি দিয়ে লেয়াজা মানত্যাগের প্রতি মানুষের যে একটা অবজ্ঞা শুরু হয়েছে বা হয়ে গেছে এটা ঠিক নয় তাহলে এখানে জুজ আর ফুলের সম্পর্ক হওয়ার কারণে নেসবত অমুসুসমিন অজির হইতে পারে না কেননা অমুসুসমিন অজিনের মধ্যে একটা মাদ্রা মাদ্রায় এস্তেমাই হইতে হবে অর্থাৎ জেসেমের এতলাক হইতে হবে জুজের উপরে জুজের এতলাকও হইতে পারবে হইতে হবে কুলের উপরে অথচ এখানে কুল এতলাক সাদেক আসে না জুজের উপরে তাহলে আলহামদুলিল্লাহ সুশুকুর কাহানা فرمایا اللہ যে আল্লাহর হমদ করে নাই সে আল্লাহ শুকুর করে নাই সে আল্লাহ কি করে নাই শুকুর করে নাই তাহলে যে হমদ করছে সে হমদ করছে শুকুর করছে কিন্তু যে হমদ করে নাই সে শুকুর করে নাই এর দ্বারা হম কি বুঝে গেছে উমুমে মতলব বুঝে গেছে উমুমে মতলব আম হমদটা কি আম আর শুকুর হইল কি খাস আর আগের তারা বোঝা গেল যে আর শুকুর হইল আম মানে কুল্লি আর হম হইল তার জুজ এখানে দেখা যাইতেছে হম হইল উমুমে মতলব তাহলে উমুমে মতলব যেটা হয় সেখানে তো উমুমে খাস হয় না তার যে আম মিন হা মিন হুমা মিন ওয়াজহি আকাশ মিন উমুম মিন ওয়াজহি উমুম মিন আকাশ এইটা তো পাওয়া যেতেছে না কাজেই দেখা যায় যে দুনুন জুজের মধ্যে জুজ হিসাবে ওই নেসপথ যেটা কাজী ভাই যে ব্যবহার করছেন পাওয়া আম ও মিনহা মিন অঝি আকাশু আকাশু মিন মিনাল আখা জানি মিন অঝি এই নেসপথ পাওয়া যেতেছে না এই হইল এসকাল যে আপনি হাম আর শুকুরের মধ্যে কমন কসুস মিন অঝি ব্যবহার করছেন অথচ হাদিসের জন্য যা আছে আলহামদু রাজ শুকুর এখানে শুকুরকে শুকুর কালার দেওয়া হয়েছে হমদকে জুজ কালার দেওয়া হয়েছে তাহলে হম আর শুকুরের মধ্যে কুল্লি আর জুজি তাল্লুক নেসপথ আর যেখানে কুল্লি আর জুজি তাল্লুক হয় সেখানে নেসপথে অমুকুসুমিন অধীন হয় না অথচ অমুকুসুমিন অধীন হওয়ার জন্য একটা মাত্রা এরকম লাগবে যেখানে উভয়টা উভয়ের উপরে বাজি আকার কি হয় সাদেক আসছে অথচ ফুল জুজের উপরে কি আসে না সাদেক আসে না দ্বিতীয় জুজের মধ্যে দেখা যায় যে হন্ত করে নাই সে শুকুরও করে নাই তার অর্থ যে হন্ত করছে সে শুকুর করছে। তাহলে হাম এখানে অমুমে মতলব দেখা যায়, অমুমিন অসীম না অমুমিন অসীম। এই সুয়ালের জবাব কাজী ভাইজাবি বলতেছেন, কাজী যে কথাটা বলতেছেন, অলাম্মা কানাল হামদু মিশিয়াল শুকুর আসিয়ামি ওয়াদাল্লাহ আলা মকানিহা। এখানে এই জবাবটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে, সেগুলো কি শিয়াবটা মানে হয় আকসাম, শিয়াবটা মানে হয় কি হয় আকসাম, আর হেজাফত হয়েছে শুকুরের কি, তাহলে শুকুরের আকসাম, শুকুরের আকসাম, শুকুরের আবার আকসাম কি? হ্যাঁ আগে কই আকসাম বুঝো নাই, পড়ায় নিশি মনে রাখো নাই, বুঝো নাই, খেয়াল করো নাই, সেগুলো কি শুকুর তিনটা জিনিসের মজমুয়া, মানে কৌলা আমলা এটাকাদা। শুকুরের এক কিছু জবান দ্বারা আদায় হয়, আরেক কিছু আমলের দ্বারা আদায় হয়, আজারে যাওয়ারের দ্বারা শুকুর আদায় হয়, আরেক প্রকার কলমের দ্বারা কি হয় আদায় দিয়ে থাকে। এইভাবে শুকুরের আকসাম করা হয়েছে, এইভাবে শুকুরের আকসাম করা হয়েছে। শুকুর আদায় হয় জবানের দ্বারা, শুকুর আদায় হয় হাত পার দ্বারা, তাই না, শুকুর আদায় হয় কলমের দ্বারা। তাহলে শুকুরে কৌলি, শুকুরে ক্রেণী, শুকুরে কালবি, কৌলি কালবি আর ক্রেণী, শুকুরে কৌলি, শুকুরে ক্রেণী, শুকুরে কলবি, এই যে শুকুর তিন প্রকার, শুকুর কি হলো তিন প্রকার। বলে এই শুকুরের দ্বারা কি করা হয়, নিয়ামতের এজহার করা হয়। শুকুর তার মোকাবেলায় আসে, নিয়ামতের মোকাবেলায় আসে। তাহলে শুকুর করলো কেন, নিয়ামতকে সে জাহের করতেছে, নিয়ামতের শুকুর আদায় করতেছে। তুমি যে আমাকে নিয়ামত দান করছ সেটা আমি তিনভাবে আদায় করতে পারি, মুখের দাবো আল্লাহ যে আল্লাহ তোমাকে ভালো রাখলো শুকুর আলহামদুলিল্লাহ, হ্যাঁ অথবা মুখে কিছু বললাম না তোমাকে, তুমি বোঝাগালে বুঝালে সব দেখতে পারতেছ না, আমি হাত দিয়ে উঠে নিলাম, অথবা তোমার কোনো একটা কাজের দরকার করছে দৌড়ে আমি গিয়া তুলে দিয়ে আসলাম, ওই নিয়ামতের শুকুর আদায় করা হবে। অথবা এই দুইটা দেখছো না মনে মনে তোমার প্রতি একটা মহব্বত পয়দা হবে। তাহলে শুকুর তিন প্রকার, শুকুরের আকসাম আছে। এই শুকুরের আকসামের মধ্যে শুকুরটা বেশি প্রকাশ পায় হমদের দ্বারা, কেন হম কিসের দ্বারা হয়ে থাকে, সালাম বিলিসান জবানের দ্বারা হয়ে থাকে, সে দ্বারা থেকে জবানের দ্বারা হয়ে থাকে, জবানের দ্বারা হইলে আলফাজ দিতে হবে, আলফাজ ছাড়া জবান দেখতে মনে করবো না, জবানের দ্বারা হওয়ার অর্থই হইত, তার জন্য কি হতে হবে আলফাজ দিতে হবে, আর আলফাজ দালালত করবে তার মজুরাগুর উপরে, আলফাজ তার মজুরাগুর উপরে দালালত। এখন যে অজে আলফাজ যার মানা জানা আছে, অজে আলফাজ যার জানা আছে, মানে এই লব্ধটাকে কি মানার জন্য অজা করছে, এই শব্দটার কি অর্থ সেটাতে জানবে, সে আলহামদু বলার সাথে সাথে বুঝতে পারবে যে সে কোনো নিয়ামতকে জাহের করতেছে, কোনো নিয়ামতকে কি করতেছে জাহের করতেছে। তাহলে সে আলহামদুলিল্লাহ বলবো কি, নিয়ামতের বিনিময়ে সে কি করতেছে আলহামদুলিল্লাহ বলতেছে। আর বাকি যে দুইটা আছে জাওয়ারের দ্বারা আর এতেকাতের দ্বারা, তার মধ্যে এতেকাতেরটা মুক্তি বলবি, এটা মুক্তি কেউ জানতে পারে না, কেউ জানতে পারে না যে তুমি যে নিয়ামতের শুকুর আদায় করতেছ, তোমার দিলেরটা তুমি জানো, সাকেরই জানে যে সে কী করতেছে শুকুর আদায় করতেছে, কিন্তু অন্য কেউ জানতে পারে না। আর আজারে জওয়ারের দ্বারা যে শুকুর হয়, আজারে জওয়ারের দ্বারা যে শুকুর হয়, তার মধ্যে বিভিন্ন প্রকারের এহতেমাল আছে, তার মধ্যে কি আছে বিভিন্ন প্রকারের এহতেমাল আছে, এক এক গ্রুপের মধ্যে এক এক রকমের মানা নিবে। আমাদের দেশে এখন এখানে সব বসে আসলো, এখন কোনো মুরুব্বী আসলো, মদিরা ভিতরে আসলো, টুকটাক বৈশাখ শিলা পড়ালো যেন ঘর শিখেছে না, টুকটাক ওনাকে দেখা আমাকে দেখা দাঁড়াই দেখা, এটা কথা সুখ মানে আপনার আগমনটা আপনার পদধূলিটা আমাদের জন্য একটা নিয়ামত, আমাদের জন্য একটা নিয়ামত, সেই নিয়ামতের শুকুর আদায় কথা শিখেছে কিনা দাঁড়াইয়া গেলাম, দাঁড়ানোটা ফেলে আজা ফেলে আজা, এটা পাক ভারত হিন্দের মধ্যে এই দুষ্কুর আছে। কোনো বুজুর্গ কোনো মহামান্য ব্যক্তিকে দেখবে তার শুকুর আদায় করতে যাইয়া দাঁড়ায় যায়, কারণ একজন বুজুর্গ ব্যক্তি আসলে তার একটা বরফর ভয়াল হয়ে থাকে, কাজে সেটা একটা নিয়ামত, এই নিয়ামতের এজহার করতেছ ওনাকে দাঁড়াইয়া সম্মান দেখাইয়া, এইটা হলো পাক ভারত বা মাধ্যম পাকিস্তানে ইন্ডিয়াতে বাংলাদেশে এটাকে শুকুর বলা হয়। কিন্তু এখানে যদি কোনো আরোগী লোক থাকে সে কিন্তু দাঁড়ানো তাকে নিয়ামতের বিনিময়ে শুকুর আদায় করছে এটা বুঝবে না, সে তাদের দেশে এই প্রচলনই নেই যে কোনো বুজুর্গ দেখে দাঁড়ায় দেওয়া এটা সেখানকার দোস্তুই না, কাজে সে মনে করব জল্পে সাবের দরকার পড়ছে এই জন্যই দাঁড়াইছে, অথবা বসতে বসতে কবর ব্যথা হয়ে গেছে এই জন্য সে দাঁড়াইছে, তাহলে এহতেমাল ভুলো না, যাওয়ারের দ্বারা যে শুক্র আদায় করা হয় সেটা একই না নিয়ামত জাহের করার জন্য, বরঞ্চ রূপ হিসাবে তার মধ্যে বিভিন্ন প্রকারের কী থাকে এহতেমাল থাকে, আজমিদের মধ্যে আজমি গ্রুপের মধ্যে এক এহতেমাল সম্মান করল, আর আরবি গ্রুপের মধ্যে অন্য রকমের মানা নেওয়া দিল, কাজে শুক্রে কল্পির দ্বারা শুক্রে কল্পিতে শুক্রের এক কিছু তার দ্বারা এজহারে নেয়ামত হয় না বলে সকলে জানতে পারে না, আজায় জাহারের দ্বারা হ্যাঁ এক একটা কি আজায়ের দ্বারা ফেলি শুকুর হয় তার মধ্যে বিভিন্ন রকমের এহতেমাল থাকে, কিন্তু হন্দের দ্বারা যে শুকুর আদায় হয় তার মধ্যে মুক্তিও নাই এহতেমালও নাই, বরঞ্চ ও যে আলফাজ জানতে হে ও সমাজ লেগা আলহামদুলিল্লাহতে হি কিয়া হয় হে ইয়ে নিয়ামতকে বদলে নিয়ে শুকুর আদা কর রা হে, লেহাজা হম আসিয়া হে আসামে শুকুর হেসে জিয়াদা দালালত করনে ওয়ালা হয় নিয়ামত পর, এই কথাগুলি কাজী বাইদেবি বলেন, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন রাসুল শুক্রে আলহামদুল রাসুল শুক্রে প্রকৃত পক্ষে শুক্রকে আল্লাহ রসুল জেসেন বলেন না, বরঞ্চ আর হুজুর একটা কি করছেন দাওয়া করছেন, দাওয়া করছেন তাতে একটা এক দেয়া হয় পুরুষটা এক দেয়া হয় হাকি কথা না হাম শুকুরটা কি আমি হয় জুস নিয়ে হয় হাকি কথা না হাম পুরুষটা শুকুর নিয়ে হয় বলতে যে দুটবে এক দেয়াই হয় দুটবে এক দেয়াই হয় দাওয়া করছে তাতে এক দেয়াই কা মানা কি হয় যে কিসি চিজ কে আন্দর কুই চিজ দেখ কর হ্যাঁ না কিসি চিজ কা দাওয়া করনা কিসি চিজ কা দাওয়া করনা, এখানে যেহেতু হন্দ নিয়ামতের উপরে বেশি দালালত করে এই জন্য বলছেন যে শুকুরের রুকি জুস হন্দ ইয়ে দুর্বে হাকি কি মিহি আর হন্দ দুর্বে হাকি কি মিহি বলকে ইয়ে দুর্বে এক দেয়াই হাই দুর্বে এক দেয়াই হাই এক দেয়াই কা মানা কিসি ওজা সে কিসি চিজ কা দাওয়া করনা কিসি ওজা সে কিসি চিজ কা দাওয়া করনা ইহা জো হন্দ কা দাওয়া কিয়া কে শুকুর কা জুজ হাই ইয়ে দাওয়া দাওয়ায় এক দেয়াই হাই ইয়ে জুজবে এক দেয়াই হাই ইয়ানে ওই যে কথাগুলি বললাম যে হন্দের দ্বারা নেয়ামতের এজহার স্পষ্টভাবে হইয়া থাকে কিন্তু শুকুরের যে আরো আকসাম আছে কি এতে কামি আদায় যাওয়ার সেগুলির দ্বারা নেয়ামতের স্পষ্ট এজহার হয় না, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়াকে তাসবিহ দিছেন কি হিসাবে হন্দকে শুকুরের জুস করার দিছেন, তুমি মনে করছো যে হাকিকতার হন্দ কি হয় শুকুরের যুঁজ হয়, এই জন্য তুমি একটা করছো যে কুলে কুল তো জুজের উপরে কি আসে না, সাথে আসে না, কাজে অমুক কিভাবে হবে। আরে ভাই এইটা তো একটা এক দাড়ি দেওয়া হাকিকতা তো হাম কি না শুকুরের যুজ না, বরঞ্চ হামদের মধ্যে এজহারে নেয়ামত বেশি প্রকাশ পেয়ে থাকে, এই জন্য বলছেন হামদ হইল কি তোমার শুকুরের মগজ রাজধানী মগজ আসল। যাক এইগুলিকে এখন তুর্তির দিনে অল লাম্মা কানাল হামদু মিশিয়াবি শুক্রে আসিয়ালি নেয়ামে নেয়ামে, এই বাক্য তোমার সহজ হইব যককে হারে হামদ শুকুরকে আচ্ছা মেসে নেয়ামতুকু জিয়াদা জাহির করনে ওয়ালা, জিয়াদা জাহির করনে ওয়ালা হামদের দ্বারা শুকুর আরে শুকুর হামদের দ্বারা নেয়ামত বেশি প্রকাশ পাইয়া থাকে। কেননা হামদ কিসের দ্বারা হয়, আলফাজের দ্বারা হয়, আর আলফাজের কি আছে মৌজুদ লাগু আছে, কাজে যে অ যে আলফাজ জানবে সে বুঝতে পারবে আলহামদু বলার সাথে সাথে যে সে নেয়ামতের কি করতেছে শুকুর আদায় করতেছে, তাদের শুকুরের যে আরো আকসাম আছে তার মধ্যে হামদ ওই নেয়ামত গুলিকে জিয়াদা জাহির করনে ওয়ালা হয়, আশিয়াতে মানে হয় জাহির করনে ওয়া আদাল্লা আলা মাকামিহা, আর বহুত বহুত জিয়াদা দালালত করনে ওয়ালে হ্যায় নেয়ামতকে ওজুদ পর, নেয়ামতকে ওজুদ পর আর সবুত পর, মতান কা মানে হয় গুনা, তাতে লৌকিকতা কুকি হলে চলবে না, এক মানেই না, কানাইয়া কোনো কাইমুনাতান ও মকানান, তাতে ওজুদকে মানাবে হাতে জাগার অর্থে, জাগার অর্থে তাতে জাগা হলে তার ওজুদ হয়, এখানে ওজুদের অর্থে। আর আলহামদু ইয়ে জিয়াদা দালালত করনে ওয়ালে হ্যায় নেয়ামতুকে ওজুদ আর সবুত পর, নেয়ামতুকে ওজুদ আর সবুত পর জিয়াদা দালালত করনে ওয়ালে হ্যায় আর নেয়ামতুকে নেয়ামতুকো জিয়াদা জাহির করনে ওয়ালে হ্যায়। লিখে পাই এতেকার বসবাব এতেকার মুক্তি হুনে কি ওয়াজা সে, দিলের ভিতরে যে শুকুর আছে সেটা মুক্তি শাকেরই একমাত্র জানবে, ওই শাকেরুল্লাহ আসনি শাকের হি জানতা হায় তু শুকুর আদা করনে ওয়ালে হ্যায় ওহি জানতা হায় কে মাই নেয়ামতুকে বিনিময়ে আমি তাকে মহব্বত করতাছি, এইটা মুক্তি তাতে লিখে পাই এতেকার ওয়ামা ফি আদাবিল জাওয়ারে মিনাল এহতেমাল, আর যুকু সায়ে জাওয়ারে কে আদাব মেসে আফআল মেসে ও মুক্তালেক এহতেমাল রাখতা হয়, ওই সমজেগা কে বুজুর্গ আশার নেয়ামতের বিনিময়ে সে দাঁড়াইয়া তার শুকুর আদায় করতেছে, আর তুই সমজেগা কে উৎপক্ষে সামনে জোর কিয়া এসতে ও খারাপ হো গিয়া, তো মুক্তালেক কে এহতেমাল নেই তাতে জুইলা জুয়েলা রাসা শুক্রে বহুমদার দিন ফিরে তাতে লাম্মার যাওয়া লাম্মা কানাল হামদু বিশ্যাবি শুক্রে আসিয়াল নিয়ামে ও আদাল্লা আলা মকানিহা জুয়েলা রাসা শুক্রে বহুমদার দিন ফিরে তাতে তো এসলিয়ে কারার দিয়ার গিয়া শুকুর হামদকো জুয়েলার হামদু তাতে হামদ করা দেয়া রাস শুকুর আর শুকুরকে আন্দর উমদা তরিন ফল উমদা উমদা তরিন ফল কোথায় রাস শুকুর করা বলা হয়েছে ফি কাউলিহি আলাইহি ফি কাউলিহি আলাইহি ওয়া আলিহি আসসালাতু ওয়াসসালাম ফি কাউলিহি রাসূলিল্লাহ ফি কাউলি রাসূলিল্লাহ আলা হামদু রাস শুকুর, এই আল্লাহ রসুল বলছেন আলহামদু রাসু শুকুর মা শাকার আল্লাহ মাল্লাম ইয়াহমিদ হু, কারণে এখানে রাসু শুকুর এই কারণেই বলা হয়েছে যেহেতু সেই নিয়ামতকে বেশি সহায় করনে বলা হয়, তুমি যে মনে করছ যে শুকুর হলো জেসেন আর রাস হলো তার বুঝব শুনত কুল আর যুজের তাল্লুক, যেখানে কুল আর যুজের তাল্লুক আছে সেখানে মিল অজিল হইতে পারে না, অঙ্কুশ মতলব হয়ে থাকে। কাজেই আপনার নেসপথ পয়ন করা ঠিক হয় নাই, কয় না না না ব্যাপারটা এইরকম না। আসলে হুজুরাম হাকি কথান হামদকে শুকুরের জল বা আসল বা জুলুস কালার দেন নাই, বরঞ্চ এই কারণে বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুল শুকুর আর কাতে আলহামদু রাসুল শুকুর এ সদা সে কাহা ইয়ে নিয়ামতুন কো জিয়াদা জাহির করনে ওয়ালে হ্যায় আর নিয়ামতুন কে হুজুর আর শুকুর পর জিয়াদা দালালত করনে ওয়ালে হ্যায় ইয়ে হুজুর সাল্লাল্লাহু কা কাহানা ইয়ে এতিয়াই হ্যায় হাকিকতা নেহি হ্যায় মানতে কি শব্দ হয় জম মুজাম্মত করনা ইয়ে নকিজ হায়ে আকস হায় হামদ কা বিপরীত নকিজ মানে বিপরীত। এখন আগামীতে কত ইয়ের মধ্যে দাওয়ার বছর আসবে এস্তেমায় নকিজ যাই এস্তেমায় নকিজ যাই, এখন সেখানে নকিজের অর্থ যদি না করে থাকো একটা আর একটা বিপরীত একটা আর একটা বিপরীত জম হইল হামদের বিপরীত। অকুপ্রাণ নকিজ শুকুর আর কুকুর ইয়ে শুকুর কা কি হয় নকিজ হয় শুকুর কি হয় নিয়ামত কো একরার করনা নিয়ামত কো একরার করনা আর কুকুর কে শিকাতে নিয়ামত কো এনকার করনা নিয়ামত কো এনকার করনা শুকুরের দ্বার কি হয় নিয়ামতের একরার হয়ে থাকে আর কুকুরের দ্বার কি হয় নিয়ামতের এনকার হয়ে থাকে। কাজে কুকুর শুকুরের বিপরীত আর Yeah, I think it's